বাজনা বাঁশি কেন, বাজনা ডাকে না পাখি কেন ডাকে না, সে কি তুমি আসন তাই, বাজনা বাঁশি কেন বাজনা ডাকে না পাখি কেন ডাকে না, সে কি তুমি আসন তাই, বাজনা বাঁশি কেন বাজনা। মনটাকে বুঝিয়েছি কত করে, আসবে গো আসবে সে নিশি ভরে, রাতটা না হয় গেল একা, যাক না ক্ষতি নাই, বাজনা বাঁশি কেন বাজনা ডাকে না পাখি কেন ডাকে না, সে কি তুমি আসন তাই, বাজনা বাঁশি কেন বাজনা। দাও তুমি ব্যথা দাও যত পারো, আমি জানি তুমি আছো কাছে আরো, বসন্তের পাখি যদি ডাকে ডাকুক না ক্ষতি নাই, বাজনা বাঁশি কেন বাজনা ডাকে না পাখি কেন ডাকে না, সে কি তুমি আসন তাই, বাজনা বাঁশি কেন বাজনা ডাকে না পাখি কেন ডাকে না।